রাতেরি কোলে ঘুমিয়ে পড়ি পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। রাতের কোলে ঘুমিয়ে পড়ি পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা। পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা। তাদেরই থেকে দূরে রাখো করো রহমত, তাদেরই থেকে দূরে রাখো করো রহমত, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। রাখবেন পছন্দ করার সময়ে কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি, তাই না? কালো খাসির থেকে সাদা খাসির দাম বেশি। আমার মতো যদি কালো কেউ হয় তো বেশি টাকা দাম হবে না আমার, কিন্তু একজন যদি ভালো সাদা খাসি হয় তাহলে মাশাআল্লাহ তার দাম বেশি। সাদা জামাইয়ের দাম, সাদা জামাইয়ের পণ, সাদা জামাইয়ের যৌতুক বেশি লাগে। ভালো ভালো করতে গিয়ে কেউ কেউ বলে হুজুর কালো হলে মন ভালো, কিন্তু সাদা যদি মন ভালো হয় তো বেশি ভালো, সোনায় সোহাগা। এই করতে করতে পণ প্রথা কি হয় বাড়তে থাকে, বেড়ে যায়। তারপরে কিছু না নিয়ে বিয়ে করতে বা দিতে চাইলে পাত্রীপক্ষ ভাবে যে নিশ্চয় ছেলেটার কিছু খোঁত ফুঁত আছে, তাছাড়া বিনা পয়সায় বিয়ে করবো কেন বলছে। হ্যাঁ, আপনি গেলেন, গিয়ে বললেন ভাই আপনার মেয়ে আছে আমার ছেলের সঙ্গে বিয়ে দেন। কথাবার্তা হওয়ার পর বলছে তো কি কেমন নেবেন, বলছে না না না পন্টন কিছু নেব না ভাই, বিয়ে আমি বিনা পয়সাতেই করবো, ইনশাল্লাহ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে যাবো। চট করেই তখন পাত্রীপক্ষের মনে থা করে ধারা আসবে, আরে পণ নেব না বলছে তাহলে কি ছেলেটা আবার কিছু খুঁত ফুঁত আছে নাকি, এ খেপাটা বা ওড়ে নাকি আবার, এরকম হয় না? হয় না, কেন হয় বলুন তো? যেহেতু সমাজে প্রচলিত হয়ে গেছে নেওয়া, এই নেব না কেন বলছে, এটা অস্বাভাবিক ব্যাপার, নেব না কেন বলছে, নিশ্চয়ই ছেলের কোনো খুঁত আছে। তখন আমার ছেলে যখন আমি সমাজে এরকম অবস্থা দেখছি, তখন আমার ছেলে খুঁত থাকলেও আমি তখন কি করব, টাকা চাইব না চাইব না, বাস পণ প্রথা এইভাবেও বেড়ে যাচ্ছে। তারপরে পণ না নিয়ে থাকলে সামান্য কলহ দ্বন্দ্বের ফলে পাত্রীপক্ষ সন্ধির বদলে সহজে তালাক চায়। পণ না নিয়ে বিয়ে করেছেন, এবারে বউ নিয়েই হোক কিংবা বউয়ের বাড়ি নিয়েই হোক, শ্বশুর নিয়েই হোক, যা নিয়েই হোক ঝামেলা হলো, ঝামেলা হয়ে দেখবেন যে সঙ্গে সঙ্গেই মেয়ের বাবা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, বলছে খালাস আমি আমার মেয়ে পাঠাবো না, তালাক দিয়ে দাও। এত তাড়াতাড়ি তালাক চাই কেন? যেহেতু দেওয়া নেওয়া নেই, আমার ক্ষতি হবে না কিছু, আমি অন্য জায়গায় বিদিয়ে দেবো। কিন্তু যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা পণ বা যৌতুক নেওয়া থাকত, তাহলে সেই মেয়ের বাবা তাড়াতাড়ি করে তালাক চাইত না, কারণ উনি বাবার এই অতগুলো টাকা আমার নোকসান হয়ে যাবে, থাক বাবা কষ্ট করে মেয়ের বাবা তুই থাক শ্বশুর বাড়িতে থাক। তখন আর সালিশ করবে না, কি করবে, তালাক চাইবে। টাকা না দেওয়া থাকে সালিশ করবে, টাকা না দেওয়া থাকলে সালিশের দরকার নেই, কিন্তু টাকা দেওয়া থাকলে তখন সালিশ করবে, কোন রকম করে মিউচুয়াল করে দাও। বোঝা গেল কি, যে এটাও একটা পণ প্রথার কারণ, পণ বেড়ে যাওয়ার কারণ, যে খোলা নিতে প্রস্তুত হয় তাড়াতাড়ি, তার জন্য আগে পণ নিয়ে থাকে, তাহলে চট করে তালাক হবে না। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে জমি ভিটে ইত্যাদি রেজিস্ট্রি করে দেওয়া পণ প্রথার একটা কারণ। অনেক মেয়ের বাবা আছে যারা মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব লিখে দেয়, জায়েজ না না জায়েজ, আল্লাহর আইনের হস্তক্ষেপ করা জায়েজ না না জায়েজ, আরে হাজুর কোরআনের বিরোধিতা করা কি জায়েজ হতে পারে? কিন্তু অনেক হতভাগা বাবা আছে মেয়েকে জমি দেয় না, কাকে জমি দেয়, ছেলেকে জমি দেয়, শুধু ছেলের নামে লিখে দেয়। এই জন্যেই মেয়ের জামাই আগে থেকে চালাকি করে তারা কি করে বলে, না এরকম করলে পরে আমাদের ফরাজিটা আগেই দিয়ে দাও, দিয়ে ফারাজির নামে কিনে যৌতুক জমি পুকুর ইত্যাদি লিখিয়ে নেয় পণ প্রথার, এটা একটা কারণ। তবে জেনে রাখবেন এর উল্টোটাও কিন্তু পণ প্রথার কারণ। তার কারণ হচ্ছে যে একটা মেয়ের বিয়ে যখন দেওয়ার সময়ে মেয়ের বাবাকে দুই তিন বিঘে জমি বিক্রি করতে হয়, দু তিন বিঘে জমি বিক্রি করে যদি মেয়ের বিয়ে দিতে হয়, তাহলে ছেলেরা তো বলবে যে আব্বা আপার বিয়ে দিয়েছেন, দুই তিন বিঘে জমি তো বিক্রি করে দিয়েছেন, তার বিয়েতে সে তো নিয়েই নিয়েছে, অতএব বাকিটা আমাদের, বাকিটা আমাদের। এই বলে যখন এরা দাবি করে, ছেলেরা দাবি করে, তখন হয় কি উল্টো দিক ভাবে, ঠিক এদিক থেকেও মেয়ের পক্ষ থেকেও এবং ছেলের পক্ষ থেকেও দুই দিক থেকে পণ প্রথা বেড়ে যায়। এক ফরাজি হিসাবে নেয় আর এক হচ্ছে পাবনা হিসাবে নেয়, দুই ভাবে পণ প্রথা বেড়ে যাচ্ছে। তারপরে সমাজে বিশেষ করে বিবাহ সাথীতে উপহার উপঢৌকন নেওয়ার দেওয়ার যে প্রথা, লৌকিকতার রেওয়াজ বড়। উপহারে প্রেম ও ভালোবাসা বর্ধিত হয়। নববধূর মন যেমন এই শুভ মুহূর্তে নতুন মানুষের নিকট থেকে উপহার রূপে কিছু পেতে আকাঙ্ক্ষী হয়, তেমনি হয় নবজামাতার মন। কিন্তু অনেক ক্ষেত্রে অনুভূতিহীন পাতৃপক্ষের জবাব থাকে, চাই না তো দেবো কি, আপনি আপনি নেবেন না, কিন্তু মনে থাকে যে একটু উপহার পেলে হতো। আর শ্বশুর বাড়ির লোক ভাবে কি চাই না তো দেবো না, যখন চাই না তো দেবো না ভাবে, তখন পাশ থেকে চাওয়ার একটা আবেগ সৃষ্টি হয়, চাওয়ার একটা চাহিদা সৃষ্টি হয়, চাই চাই চাইতে চাইতে তখন এটা একটা পণ রূপে ধরা যায়। শাকচুন্নি পাড়ার শাকচুন্নিদের কথা মতো অনেক সময়ে কি হয়, শাকচুন্নিদের কথা মতো পণ প্রথা একটা আবেগ বাড়ে। কিরকম, বউ এসেছে বাড়িতে, এসে কথাবার্তায় পাড়ায় এসে হাঙ্গ তোমার ছেলের বিয়ে দিলে কি পেলে, শ্বশুর বাড়ি থেকে কি এলো, তো বলে না আমার ছেলে পণ নেয়নি, বিয়েতে কিছুই পায়নি। বলে বাবা যে কি চায় না চেয়ে নিলেও কি কিছু দিতে হয় না, অমকের বিয়ে হয়েছে, খাট পেয়েছে, আলমারি পেয়েছে, টিভি পেয়েছে, আর তোমাদের কিছুই নেই। এই যে শাকচুন্নিরা এসে যখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় মা বাপের মনে, ছেলের মনে, তখন সেইটাই আগামী ছেলের বিয়েতে কিংবা অন্য কোনো ছেলের বিয়েতে পণ নেওয়ার একটা আবেগ সৃষ্টি করে, চাহিদা সৃষ্টি করে। অনেকে টাকা পয়সা জমি নেয় না, বলে কি করে, বলে জামাই বেটি সাজিয়ে দাও, বলে আমি জামাই বেটি সাজিয়ে দাও, তার মানে বেটিকে সোনার মহর অন্তপক্ষে তিন চার পাঁচ ভরি সোনা দাও, আর জামাইকে সাজিয়ে দাও, মানে সাইকেল ঘড়ি ইত্যাদি দিয়ে সাজিয়ে দাও। এই পণ প্রথার অনিবার্য পরিণতি কি, সময় শেষ হয়ে গেছে, অনিবার্য পরিণতি কি, এই বরপণ দিতে না পারলে শ্বশুর বাড়িতে কন্যার ভাগ্যে জোটে অকথন নির্যাতন, লাঞ্ছনা ভঞ্জনা বঞ্চনা গঞ্জনা ভৎসনা, স্বামী বা তার বাড়ির লোকের পাশবিক অত্যাচার, অনাদার অবহেলা, অনাদর অবহেলা, কমপক্ষে হতে হয় স্বামীর সোহাগ হারা, পরিশেষে বিবাহ বিচ্ছেদ, নচেত বধূর আত্মহত্যা, নচেত অথবা লোভী পাষণ্ডদের পরিকল্পিত বধূ হত্যা। বাড়িতে মেয়ে এসেছে, মেয়ে পণ নেওয়া বিয়ে না, পণ দিতে পারেনি আব্বা, সংসার করছে, হঠাৎ করে থালা বাটি ধুতে ধুতে একটা গ্লাস ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, তখন ননদ বলছে মায়ের বাড়ি থেকে আনতে তো কিছু পারোনি, এদিকে আবার আমাদের বাড়ির গ্লাস জিনিসপত্র ভেঙে দিচ্ছ। মেয়ের মনে আঘাত লাগবে না লাগবে না, কথায় কথায় ননদ খোঁটা দেয়, শাশুড়ি খোঁটা দেয়, মায়ের কাছ থেকে কিছু পাওনি। মা বলে আমার এক ভাগ্য, আমার বোনের ছেলের বিয়ে হয়েছে, খাট আলমারি কত কি পেয়েছে, আর আমার ছেলে কিছুই পায়নি, আমার ছেলে এতই অবিক্রি ছিল যে বিনা পয়সাতে বিয়ে করে নিয়ে এলো। বউ যখন এই কথা শুনছে, বারবার শুনছে, কোনো কথা বাড়িতে হলেই বউকে গঞ্জনা ভৎসনা শুনতে হয়, রাত্রেবেলায় যখন স্বামী কাছে আসে, স্বামীর কাছে ফিসফিসিয়ে বউ বলে, স্ত্রী বলে তোমার মা আমাকে এই বলছে, তোমার বোন আমাকে এই বলছে, তোমার বোনাই আমাকে এই বলছে, তখন স্বামী হয়তো ভালো হলে তাকে ধৈর্য দেয়, ধৈর্য সহ্যের নসিহত করে, একটু সহ্য করো, একটু ধৈর্য নরো, ধৈর্য ধরো, একটু মানিয়ে চলো, এইভাবে বলতে বলতে জেনে রাখবেন সংসার সমুদ্র দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আর সেই মহিলা একমাত্র আশা রূপে যখন স্বামীকে পায়, কিন্তু অবশেষে স্বামী যখন অবহেলা প্রদর্শন করে, স্বামী যখন বলে হ্যাঁ সত্যিই তো তোমার বাপ কিছুই দেয়নি, তো বলবে না কথা, তখন শেষকালে যখন স্বামী ও লাথি মেরে দেয়, তখন সেই মহিলা তার বুকে আর আবেগ কি করে রাখতে পারে, যে হয় আত্মহত্যার পথ বেছে নেয়, আর না হয় তার মুখ চলতে শুরু করে। আর তখন সে জবাব দিতে শুরু করে, জবাব দেয় শাশুড়িকে, জবাব দেয় ননদকে। আর জবাব যখন দেয় তখন অত্যাচার শুরু হয়, মারধর শুরু হয়। আপনার পত্র পত্রিকায় দেখে থাকবেন যে পরিকল্পিতভাবে বধূকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি জন্য? শুধু পণ প্রথার জন্য, যৌতুক প্রথার জন্য তাকে হত্যা করা হয়েছে। এইভাবে কথায় কথায় লাঞ্ছনা গঞ্জনা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত মৌ যখন সোচ্চার হয়েছে, তখন শেষ পর্যন্ত মারামারি এবং শেষকালে তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা, অনেক মহিলা আত্মহত্যা, অবশ্য এটা ধৈর্যের বিপরীত, আল্লাহর আইনের বিপরীত এটাও, কিন্তু ছোট্ট যে মহিলা, সে অল্প বয়সের মেয়ে এবং সে মেয়ে এইসব কথা সহ্য করতে পারে না। যখন তার বাপের বিরুদ্ধে কথা বলা হয়, মায়ের বিরুদ্ধে কথা বলা হয়, ফকির ফকির কিছু দিতে পারে না, ফকির তার এমনি বিয়ে দিয়েছে, মেয়েকে দিতেও হয় না, ইত্যাদি ইত্যাদি যখন কথা বলা হয়, তাকে যখন কথা শোনানো হয়, সে মহিলা সহ্য করতে পারে না, তখন মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এক মহিলা যে তার বাপ তার দাদাকে দেখছে, তার মা নেই, দেখছে বাপ দাদা অমুক জায়গা থেকে বিয়ের কথা আসছে, সেখান থেকে পনের কথা আসছে, বাগড়ায় গেছে, বাঘের মতো রায় শুনে ফিরে এসেছে, পরিহার পুড়ে গেছে, সেখানেও পরিহার করেছে, বিবাহ দেয়নি, অমুক জায়গায় গেছে, সেখানেও বিয়ে দেয়নি, শুধু পণ দিতে পারবে না বলে বিয়ে হয় হচ্ছে না, জমি জায়গা নেই যে সেখান থেকে কিছু পয়সা দেবে, শেষকালে বাপ আর দাদা ফয়সালা করেছে ঘর ঘরের ভিটা বিক্রি করে মেয়ের বিয়ে দেবে, একমাত্র মেয়ে তার বিয়ে হয় না পণ ছাড়া, বাড়ির বিক্রি করে বিয়ে দেবে। মেয়ে চিন্তা করছে যে আমার আব্বা আমার দাদা বাড়ি বিক্রি করে দিলে যাবে কোথায়, আমি তো শ্বশুর বাড়ি চলে যাব, কোথায় গিয়ে আশ্রয় নেবে। রাত্রে সেই পর্দানসীন মহিলা, নামাজি মহিলা, যে মহিলা তাহাজ্জুদ পড়ে, সে তাহাজ্জুদের নামাজে, নামাজের পর হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো তুমি আমাকে মেয়ে করে কেন জন্ম দিয়েছিলে, আল্লাহ আমার বাপ আমার দাদা এত পেরেশান হয়ে যাচ্ছে আমার বিয়ের জন্য যে পণ ছাড়া কেউ বিয়ে করতে চায় না, আল্লাহ তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে মেয়ে করে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আর আমার বাপ আর দাদার ভাগ্য খারাপ করো না, আমাকে তুলে নাও, এই দোয়া করছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন এবং শেষ রাত্রে সাপ এসে তাকে দংশন করছে, মেয়ে মারা যাচ্ছে। কার দোষ সেটা? কার জন্য আত্মহত্যা হচ্ছে? কার জন্য এই দোয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠছে? এই অভিশাপ কার জন্য? পণ প্রথা, যৌতুক প্রথা, যুব সমাজের জন্য বড় অভিশাপ। এই প্রথা থেকে তওবা করতে হবে মুসলিম সমাজের সকল এই যুবক ভাইদেরকে, যেমন ওয়াদা নিলাম, আবারও ওয়াদা করে ইনশাআল্লাহ যৌতুক প্রথার বিরুদ্ধে আমরা লড়ছেই লড়ব ইনশাআল্লাহ, কেন পণ দেব না নেব না। এই নিরীহ নারীর উপরে অত্যাচার, স্বাভাবিকভাবে নানা অত্যাচার। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আলাইক হাক্কা যাইফাইন, আল্লাহ আমি তোমার ব্যাপারে আমার উম্মতকে গুনাহ দিচ্ছি, গুনাহর ব্যাপারে সতর্ক করছি দুই দুর্বল শ্রেণীর মানুষের জন্য, এক হচ্ছে মহিলা নারী, আর দ্বিতীয় হচ্ছে এতিম, নারী আর এতিম, যে অবলা, যাদের মুখ বলার মতো মুখ নেই, যারা নিরীহ, শ্বশুর বাড়িতে এসে একান্ত অনুগ্রহ ছাড়া চলতে পারে না, শাশুড়ির অনুগ্রহ চাই তাছাড়া সংসারে চলতে পারবে না, শ্বশুরের অনুগ্রহ চাই, ননদের অনুগ্রহ চাই।